উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতি ও প্রয়োগ দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা মোহাম্মদ খালেকুজ্জামান পৃষ্ঠা 125 ষষ্ঠ অধ্যায় বাণিজ্য ব্যাংক কমার্শিয়াল ব্যাংক 6.1 ভূমিকা ইন্ট্রোডাকশন উৎপত্তি কাল থেকে অদ্যাবধি ব্যাংক বলতে মূলত বাণিজ্য ব্যাংকই বুঝায়। ব্যাংক ব্যবসায়ের প্রারম্ভে স্বর্ণকার মহাজন ব্যবসায়ী শ্রেণী যে প্রাথমিক মানের ব্যাংক ব্যবসায়ের সাথে জড়িত ছিল তা মূলত ছিল বাণিজ্যিক ব্যাংক, অর্থাৎ তাদের উদ্দেশ্য ছিল মুনাফা অর্জন। পরবর্তী সময়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে কেন্দ্র করেই কালক্রমে ব্যাংক ব্যবস্থার ক্রমবিকাশ ঘটেছে বিভিন্ন দেশে। আবার বাণিজ্যিক ব্যাংক থেকেই পরবর্তী সময়ে কেন্দ্রীয় ব্যাংক ও অন্যান্য ব্যাংকের উদ্ভব হয়। তাই একথা নিঃসন্দেহে বলা যায়, পৃথিবীর প্রাচীন ও আদি ব্যাংক হলো বাণিজ্যিক ব্যাংক এবং বর্তমানকালেও ব্যাংকিং ব্যবস্থার মূল শক্তি হলো এ ব্যাংক। যেভাবে এই ব্যাংক দিন দিন আরও সম্প্রসারিত হচ্ছে তাতে ভবিষ্যতে এ ব্যাংকের ওপর নির্ভর করে এই অর্থনীতি যে তার চলার গতি বজায় রাখবে এ কথা নিঃসন্দেহে বলা যায়। ছয় দশমিক দুই বাণিজ্যিক ব্যাংক কাকে বলে, হোয়াট ইজ কমার্শিয়াল ব্যাংক? বাণিজ্যিক উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যাংকেই সহজ অর্থে বাণিজ্যিক ব্যাংক বলে। ব্যাপকতে যে ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট থেকে বিনা সুদে বা লাভে আমানত সংগ্রহ করে, অধিক সুদ বা লাভে আমানতের অংশ বিশেষ ঋণ দেয়, মক্কেলদের উত্থাপিত চেকের অর্থ পরিশোধ করে এবং অন্যান্য ব্যাংকিং সেবা প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের প্রয়াস চালায়, তাকে বাণিজ্যিক ব্যাংক নামে অভিহিত করা হয়। এক, অধ্যাপক রাজার বলেছেন, যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ ও অর্থযোগ্য ব্যবসায় করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। দুই, অধ্যাপক গিলবার্ট বলেছেন, বাণিজ্যিক ব্যাংক মূলধনের এবং আরও সঠিকভাবে বলতে গেলে অর্থের ব্যবসায়ী, ঋণদাতা ও ঋণ গ্রহীতাদের মাঝখানে থেকে সে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে এক পক্ষের কাছ থেকে ঋণ গ্রহণ করে ও অন্য পক্ষকে ঋণ দেয় এবং উভয়ের মধ্যকার পার্থক্যই হলো এর মুনাফার উৎস। উপরোক্ত আলোচনা ও সংজ্ঞার আলোকে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নোক্ত ধারণাগুলো পাওয়া যায়। ওয়ান, বাণিজ্যিক ব্যাংক মূলধন ও অর্থের মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। টু, এই প্রতিষ্ঠান বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছ থেকে স্বল্প সুদে বা লাভে অর্থ সংগ্রহ করে। তিন, থ্রি, সংগৃহীত অর্থ বেশি সুদে বা লাভে স্বল্প মেয়াদি ঋণ হিসেবে অন্যদের প্রদান করে। ফোর, অর্থ জমাদানকারীদের উত্থাপিত চেকের মূল্য পরিশোধ করে। ফাইভ, এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। সুতরাং পরিশেষে বলা যায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদে বা লাভে অর্থ আমানত গ্রহণ ও অপেক্ষাকৃত অধিক সুদে বা লাভে বিভিন্ন খাতে ঋণ দান করে এবং তার কাছে উত্থাপিত চেকের মর্যাদা প্রদান, বিনিময় বিল বাটাকরণ, বিভিন্ন প্রকার বিনিময় মাধ্যম সৃষ্টি সহ নানাবিধ আর্থিক কার্যাদি সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। ছয় দশমিক তিন বাণিজ্যিক ব্যাংকের সংজ্ঞা, ডেফিনিশন অফ কমার্শিয়াল ব্যাংক। প্রাচীনকাল থেকে অদ্যাবধি ব্যবসায় জগতে ব্যাংক বলতে কার্যত বাণিজ্যিক ব্যাংককে বোঝায়। এ ব্যাংক ব্যবস্থার মধ্য দিয়ে আধুনিক ব্যাংক ব্যবস্থার উৎপত্তি ঘটেছে, তাই বাণিজ্যিক ব্যাংকে অনেকে মাদার অব মডার্ন ব্যাংক নামে অভিহিত করেন। প্যারা, প্রকৃতপক্ষে যে আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত সংগ্রহ করে, এ থেকে একটা অংশ ঋণ দেয় এবং এর মাধ্যমে মুনাফা অর্জন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এই ব্যবসায়ের প্রধান উপকরণ হলো অর্থ এবং প্রধান লক্ষ্য মুনাফা অর্জন। বাণিজ্যিক ব্যাংক একদল লোকের কাছ থেকে বিভিন্ন হিসাবের মাধ্যমে স্বল্প সুদে বা লাভে অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং অধিক সুদে বা লাভে উক্ত অর্থ স্বল্প মেয়াদে ঋণ দেয়। তাই একে একদিকে ধার করা অর্থের ধারক এবং অন্যদিকে স্বল্প মেয়াদি ঋণের ব্যবসায়ী বলা হয়ে থাকে। তারা নিম্নে বাণিজ্যিক ব্যাংকের কয়েকটি সংজ্ঞা দেওয়া হলো। এক, প্রফেসর রজার আর ও জিইআর বলেছেন, দ্য ব্যাংক উইথ ডিলস উইথ মানি অ্যান্ড মানিস ওয়ার্ক উইথ এ ভিউ টু আর্নিং প্রফিট ইজ নোন অ্যাজ এ কমার্শিয়াল ব্যাংক। টিকা ওয়ান, প্রফেসর রজার, দ্য কমার্শিয়াল ব্যাংক। অর্থাৎ যে ব্যাংক মুনাফা অর্জনের লক্ষ্যে অর্থ ও অর্থযোগ্য সম্পদের ব্যবসায় করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। দুই, অধ্যাপক আশুতোষ নাথ এর মতে, বাণিজ্যিক ব্যাংক হলো মুনাফা অর্জনকারী একটি আর্থিক মধ্যস্থকারী প্রতিষ্ঠান। কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যান ইন্টারমিডিয়ারি প্রফিট মেকিং ইনস্টিটিউশন। তিন, প্রফেসর গিলবার্ট জিআইএল জিআইএল পিইআরটি বলেন, A commercial bank is a dealer in capital, or more properly, a dealer in money. He is the intermediate party between the borrower and the lender. He borrows from one party and lends to another, and the difference between the terms at which he borrows and those at which he lends from the source of his profit. Professor Gilbert, Principle and the Practice of Banking History. অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক মূলধনের এবং আরও সঠিকভাবে বলতে গেলে অর্থের ব্যবসায়ী, ঋণদাতা ও ঋণ গ্রহীতাদের মাঝখানে থেকে সে মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে এক পক্ষের কাছ থেকে ঋণ গ্রহণ করে ও অন্য পক্ষকে ঋণ দেয়, এবং উভয়ের মধ্যকার পার্থক্যই হলো এর মুনাফার উৎস। চার, ডক্টর এস এল হার্ট, হার্ট বলেছেন, এ ব্যাংকার ইজ ওয়ান হু ইন দি অর্ডিনারি কোর্স অব বিজনেস অনার্স চেকস ড্রন আপন হিম বাই পার্সনস ফর অ্যান্ড ফর হোম হি রিসিভস মানি অ্যান্ড অন কারেন্ট অ্যাকাউন্ট। অর্থাৎ যে প্রতিষ্ঠান স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রমে যাদের কাছে থেকে অর্থ জমা হিসেবে গ্রহণ করেছে বা চলতি হিসেবে অর্থ জমা রেখেছে তাদের ইস্যুকৃত চেকের মূল্য পরিশোধ করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। উপরোক্ত আলোচনা ও সংজ্ঞার আলোকে বাণিজ্যিক ব্যাংক সম্পর্কে নিম্নোক্ত ধারণাগুলো পাওয়া যায়। 1. বাণিজ্যিক ব্যাংক মূলধন ও অর্থের মধ্যস্থ ব্যবসায়ী প্রতিষ্ঠান। 2. এ প্রতিষ্ঠান বিভিন্ন হিসাবের মাধ্যমে জনগণের কাছে থেকে স্বল্প সুদে বা লাভে অর্থ সংগ্রহ করে। 3. সংগৃহীত অর্থ বেশি সুদে বা লাভে স্বল্প মেয়াদি ঋণ হিসেবে অন্যদের প্রদান করে। 4. অর্থ জমাদানকারীদের উত্থাপিত চেকের মূল্য পরিশোধ করে। 5. এ ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। প্যারা, সুতরাং পরিশেষে বলা যায়, মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক স্বল্প সুদে বা লাভে অর্থ আমানত গ্রহণ উপায় ও অপেক্ষাকৃত অধিক সুদে বা লাভে বিভিন্ন খাতে ঋণ দান করে এবং তার কাছে উত্থাপিত চেকের মর্যাদা প্রদান, বিনিময় বিল বাট্টাকরণ, বিভিন্ন প্রকার বিনিময়ের মাধ্যম সৃষ্টি সহ নানাবিধ আর্থিক কার্যাদি সম্পাদন করে তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। ৬.৪ বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্য, ফিচার্স অব কমার্শিয়াল ব্যাংক। বাণিজ্যিক ব্যাংক হলো স্বল্পমেয়াদী ঋণের ব্যবসায়ী, যার প্রধান কাজ হলো স্বল্প সুদে বা লাভে আমানত হিসেবে মক্কেলদের অর্থ জমা গ্রহণ এবং অধিক সুদে বা লাভে উক্ত অর্থ ঋণ হিসেবে অন্যদের প্রদান করা। ঋণের ব্যবসায়ী হিসেবে এ ব্যাংকের গঠন, পরিচালনা ও কার্যাবলী অন্যান্য যে কোনো ব্যাংকিং প্রতিষ্ঠান থেকে ভিন্ন। নিম্নে বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যসমূহ আলোচনা করা হলো। 1. গঠন, ফরমেশন। বাণিজ্য ব্যাংকের গঠন অন্যান্য ব্যাংকের চেয়ে সহজ ও স্বতন্ত্র। অন্যান্য ব্যাংক বিশেষত কেন্দ্রীয় ব্যাংক সরকারের বিশেষ আদেশ বলে গঠিত হলেও বাণিজ্যিক ব্যাংকের সাধারণত মালিকানার প্রকৃতি অনুসার অংশীদারী আইন, কোম্পানি আইন ও সমবায় আইনের আওতায় দেশে প্রচলিত ব্যাংকিং আইন বলে গঠিত হয়। ২. মুনাফা অর্জন, আর্নিং প্রফিট। মুনাফা অর্জনের উদ্দেশ্য নিয়েই বাণিজ্যিক ব্যাংকের উৎপত্তি ঘটে, তাই এ ব্যাংকের যাবতীয় কার্যাবলী মুনাফা অর্জনের উদ্দেশ্যের সামনে রেখেই পরিচালিত হয়, যে কারণে অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠানের ন্যায় একে ও তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়ে মুনাফা অর্জনের প্রয়াস চালাতে হয়। 3. মালিকানা, ওনারশিপ। মালিকানার দৃষ্টিতেও এ ব্যাংক পৃথক বৈশিষ্ট্যের দ্বারে দাবিদার। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক অন্য অনেকগুলো বিশেষায়িত ব্যাংকের রাষ্ট্রীয় মালিকানায় প্রতিষ্ঠিত হলেও বাণিজ্যিক ব্যাংক সমূহ সাধারণত কেন্দ্রীয় মালিকানায় এবং ক্ষেত্র বিশেষে সরকারি বেসরকারি যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হতে দেখা যায়। 4. ব্যবসায়িক সওদা, ফ্যাক্টরস অফ বিজনেস। প্রফেসর স্টিফেনসন বলেছেন, কমার্শিয়াল ব্যাংক ইজ অ্যান ইনস্টিটিউশন উইচ পারচেজেস অ্যান্ড সেলস মানি অ্যান্ড ট্রানজাকশন আদার ফিনান্সিয়াল বিজনেস অফ লাইক নেচার। তার মতামতকে সমর্থন করে এই কথা নিঃসন্দেহে বলা যায়, বাণিজ্যিক ব্যাংক অর্থের কারবারই প্রতিষ্ঠান, অর্থাৎ অর্থই হলো এই ব্যাংকের পণ্য। 5. সঞ্চয় সংগ্রহ ও স্বল্পমেয়াদী ঋণ দান, কালেকশন অব সেভিংস অ্যান্ড স্যাংশন অব শর্ট টার্ম লোন। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হলো এই ব্যাংকে বিভিন্ন হিসাবের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করে এবং উক্ত সঞ্চিত অর্থ অন্যদের ঋণ, নগদ ঋণ ও জমা অতিরিক্ত ঋণ আকারে প্রদান করে। অর্থ ছাড়া এ ব্যাংক প্রত্যয়পত্র, বিনিময় বিল, হুন্ডি, ব্যাংক ড্রাফট ইত্যাদির মাধ্যমে মক্কেলদের ঋণ সুবিধা প্রদান করে। 6. বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ক্রিয়েশন অফ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। মুদ্রা সৃষ্টি করতে না পারলেও বিনিময়ের মাধ্যম হিসেবে চেক, চেক কার্ড, ব্যাংক ড্রাফটের প্রত্যয়পত্র সৃষ্টি করা এই ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে সর্বজন স্বীকৃত। আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বাণিজ্যিক ব্যাংক অতি সহজেই এই ধরনের বিনিময়ের মাধ্যম সৃষ্টি করতে পারে, যা অন্যান্য ব্যাংকের পক্ষে সম্ভব নয়। 7. ঝুঁকি রিস্ক রিস্ক এন্ড প্রফিট রান টুগেদার, অর্থাৎ ঝুঁকি এবং মুনাফা পাশাপাশি চলে। বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে তা অবধারিত সত্য গণ্য হয়। কোনো কারণে একবার আমানতকারীদের আস্থা হারালে বা ঋণদানে সতর্ক না হলে এই ব্যাংকে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়তে হয়। তাই এই ঝুঁকিকে সর্বনিম্ন পর্যায়ে রেখে ব্যবসায় পরিচালনার মধ্যে এই ব্যাংকের সাফল্য নির্ভরশীল। 8. শাখা ব্যাংকিং ব্যবস্থা ব্রাঞ্চ ব্যাংকিং সিস্টেম। অন্যান্য ব্যাংকের সমূহ একটিমাত্র বা সীমিত সংখ্যক অফিসারের মাধ্যমে কার্য সম্পাদনে অসমর্থ হলেও বাণিজ্যিক ব্যাংকের বেলায় দেশ বিদেশের বিভিন্ন এলাকায় শাখা প্রতিষ্ঠার প্রয়োজন পড়ে। এতে আমানত সংগ্রহ, অর্থ স্থানান্তর, বৈদেশিক বিনিময় ইত্যাদি কার্য সহজ হয়। এ কারণেই শাখা ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে এরূপ ব্যাংকের প্রসার লক্ষণীয়। 9. ব্যবস্থাপনা ও পরিচালনা ম্যানেজমেন্ট। ব্যবসায়ের সাংগঠনিক ভিন্নতার কারণে বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালনার ক্ষেত্রে স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। সাধারণভাবে এরূপ ব্যাংকে কোম্পানি কিংবা যৌথ মালিকানাধীনে প্রতিষ্ঠিত হওয়ায় মালিকানাগত কারণে মালিকানা থেকে ব্যবস্থাপনা ও পরিচালনায় ভিন্নতা বিরাজ করে। 10. তালিকাভুক্ত ব্যাংক স্কেডিউল ব্যাংক। দেশে বিদ্যমান ব্যাংকিং আইনের আওতায় এবং কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে বাণিজ্যিক ব্যাংক গঠিত হয়। এ ধরনের ব্যাংক নিজস্ব প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংকের যাবতীয় শর্ত মেনে নিয়ে এর সদস্য ব্যাংকের তালিকায় নিজের নাম অন্তর্ভুক্ত করে। বাংলাদেশের প্রায় সব বাণিজ্যিক ব্যাংকই তালিকাভুক্ত ব্যাংক। 11. সেবাধর্মী প্রতিষ্ঠান সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন। মুনাফা অর্জন এই ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলেও মক্কেলদের বিভিন্ন মুখী সেবাদান এই ব্যাংকের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য। বর্তমান প্রতিযোগিতামূলক অর্থনীতিতে যে ব্যাংক যত বেশি মক্কেলদের সেবাদানে সক্ষম, সেই ব্যাংক তত বেশি জনগণের আস্থা অর্জন করতে পারে। তাই আধুনিক বাণিজ্যিক ব্যাংক সর্বদা অধিক সেবা প্রদানের তৎপর থাকে। তারা পরিশেষে বলা যায়, বাণিজ্যিক ব্যাংকের এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য বিদ্যমান যা একে অনন্য যে কোনো ব্যাংক থেকে পৃথকভাবে রূপ মর্যাদা প্রদান করেছে। এরূপ ব্যাংক ব্যবসায়ের মধ্য দিয়ে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার জন্ম হলেও বর্তমান কাল অবধি ব্যাংক বলতে সাধারণভাবে এ প্রতিষ্ঠানকে বোঝানো হয়ে থাকে। ৬.৫ বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য অবজেক্টিভ অব কমার্শিয়াল ব্যাংক। মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক গঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। মুনাফা অর্জন এ ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলেও এটি একমাত্র উদ্দেশ্য নয়। নিম্নে বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্যগুলো তুলে ধরা হলো। 1. মুনাফা অর্জন আর্নিং প্রফিট। জন্মলগ্ন থেকে অদ্যাবধি বাণিজ্যিক ব্যাংকের মূল উদ্দেশ্য হলো মুনাফা অর্জন। এ লক্ষ্যে এ ব্যাংক স্বল্প সুদে বা লাভে আমানত হিসেবে অর্থ জমা রাখে এবং অধিক সুদে বা লাভে তা ঋণ আকারে প্রদান করে। তাছাড়া বাণিজ্যিক ব্যাংকের সকল প্রকার কাজ মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে উপস্থিত হয়। 2. সঞ্চয় সংগ্রহ কালেক্টিং সেভিংস। ব্যাংক পরের ধনে পদ্দারি করে, এই প্রবাদ বাক্য বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। বাণিজ্যিক ব্যাংক সমূহ সবসময় অন্যের অর্থ আমানত হিসেবে সংগ্রহ করার চেষ্টা চালায়। এ লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে সঞ্চয় সংগ্রহ করে এবং জনগণকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। 3. মূলধন গঠন ক্রিয়েটিং ক্যাপিটাল। বাণিজ্যিক ব্যাংক জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে নিরাপত্তা প্রদানের পাশাপাশি নিজের জন্য ও দেশের জন্য প্রয়োজনীয় মূলধন গঠন ও একে ব্যবহারের চেষ্টা চালায়, যা ব্যাংকে ব্যবসায়ের উন্নয়নের সহায়ক হয়। এরূপ মূলধন গঠন বাণিজ্যিক ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। 4. বিনিময়ের মাধ্যম সৃষ্টি ক্রিয়েটিং দ্য মিডিয়াম অব এক্সচেঞ্জ। বাণিজ্যিক ব্যাংক বিনিময়ের মাধ্যম হিসেবে বিহিত মুদ্রা সৃষ্টি করতে না পারলেও এর বিকল্প হিসেবে বিভিন্ন চেক, চেক কার্ড, ড্রাফট, বিল ইত্যাদি দলিলের প্রচলন করে। এতে লেনদেন সহজ হয়, তাই বিনিময়ের বিভিন্ন মাধ্যম সৃষ্টি করাও এর উদ্দেশ্য। 5. মুদ্রা সরবরাহ সাপ্লাই মানি। সরকারের অনুমতি সাপেক্ষে কেন্দ্রীয় ব্যাংকে মুদ্রা তৈরি ও প্রচলন করলেও তা জনগণের নিকট সরবরাহের স্বাভাবিক দায়িত্ব ন্যস্ত হয় বাণিজ্যিক ব্যাংকগুলোর উপর। বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের শাখার মাধ্যমে এই কাজটি অতি সহজেই করে থাকে। কেন্দ্রীয় ব্যাংককে এই কাজে সহযোগিতা করে দেশের মুদ্রার ব্যবস্থাপনায় সহযোগিতা করাও এর উদ্দেশ্য হিসেবে বিবেচিত। 6. ঋণ মঞ্জুর ও বিনিয়োগ গ্রান্টিং লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের জমাকৃত অর্থ মূলধন আকারে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ হিসেবে প্রদান করে ও সুবিধা মতো তা বিভিন্ন খাতে বিনিয়োগ করে। তাই বাণিজ্যিক ব্যাংকের আরেকটি উদ্দেশ্য হলো ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখা। 7. অর্থের নিরাপত্তা বিধান, মেনটেনিং সিকিউরিটি অব মানি। প্রাচীনকাল হতে এ কথা সর্বজন বিদিত যে জনগণ প্রথমত তাদের অর্থ নিরাপত্তার কারণে ব্যাংকে জমা রাখে। এরূপ নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে এ ব্যাংকে জনগণকে অর্থ আমানত রাখতে উদ্বুদ্ধ করে। 8. আঞ্চলিক উন্নয়ন, রিজিওনাল ডেভেলপমেন্ট। আঞ্চলিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা বাণিজ্যিক ব্যাংকগুলোর উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সামনে রেখে এ ব্যাংকে দেশের বিভিন্ন স্থানে শাখা প্রতিষ্ঠা করে এবং সেখানে জনগণকে ব্যাংকিং সুবিধা প্রদান করে। এতে দেশের সকল অঞ্চলের উন্নয়ন সহজ হয়। তারা 9. দারিদ্র দূরীকরণ, রিমুভিং পভার্টি। দারিদ্র দূরীভূত হয়ে সমাজের মানুষের আর্থিক স্বাচ্ছন্দ্য না আসলে ব্যাংক ব্যবসায়ের উন্নয়ন কখনোই সম্ভব নয়। এই উপলব্ধি থেকেই সমাজে দারিদ্র দূর করার জন্য প্রয়োজনীয় কর্মব্যবস্থা গ্রহণ করা বাণিজ্যিক ব্যাংকের উদ্দেশ্য হিসেবে গণ্য হয়। এই লক্ষ্যে বাণিজ্যিক ব্যাংক সাধ্য অনুযায়ী ক্ষুদ্র ব্যবসায়ী ও উৎপাদনকারীদের ঋণ সরবরাহের চেষ্টা করে। 10. অর্থনৈতিক উন্নয়ন, ইকোনমিক ডেভেলপমেন্ট। মুনাফা অর্জনের জন্য বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হলেও দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধন এই ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এই ব্যাংকে বিভিন্ন প্রকল্পে সহজ শর্তে ঋণ দেয়। কেন্দ্রীয় ব্যাংকেও এ জন্য প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। তারা পরিশেষে বলা যায়, মুনাফা অর্জনের জন্য বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠিত হলেও বর্তমান আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে এই একটি মাত্র উদ্দেশ্যকে কেন্দ্র করে এর কার্যাবলী পরিচালিত হয় না। উপরোক্ত উদ্দেশ্যাবলিকা বাস্তবায়িত হলেই মাত্র দেশের ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন ঘটে। এতে বাণিজ্যিক ব্যাংকগুলোর মুনাফা বৃদ্ধি পায় এবং এর উন্নয়ন ও সম্প্রসারণ ঘটে। ছয় দশমিক ছয় বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি, প্রিন্সিপাল অব কমার্শিয়াল ব্যাংক। প্রিন্সিপালস অব কমার্শিয়াল ব্যাংক নীতি বলতে গাইডেন্স ফর অ্যাকশন বা কাজের সাধারণ দিক নির্দেশনাকে বোঝায়, যা সতর্কতার সাথে অনুসরণের মাধ্যমে কোনো কাজের সফলতা অর্জন করা যায়। ব্যাংক ব্যবসায় বর্তমানকালে তীব্র প্রতিযোগিতামূলক এবং এক্ষেত্রে ঝুঁকির পরিমাণও কম নয়। একটু অসতর্ক হলেই বাণিজ্যিক ব্যাংকে জনগণের আস্থা হারিয়ে মারাত্মক দুর্দশার শিকার হতে পারে। তাই এ ব্যাংকে সফলতা লাভ করতে হলে সবসময় কতিপয় নীতি বা দিক নির্দেশনা সঠিকভাবে অনুসরণ করে চলতে হয়। নিম্নে বাণিজ্যিক ব্যাংকের মূলনীতি সমূহ আলোচিত হলো। 1. তারল্যের নীতি, প্রিন্সিপাল অব লিকুইডিটি। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম নীতি হলো তারল্যের নীতি। মক্কেলদের জমাকৃত অর্থ চাইবা মাত্র ফেরত দানের ক্ষমতাকে তা ব্যাংকের ভাষায় তারল্য বলে। এই নীতির আলোকে বাণিজ্যিক ব্যাংকে সর্বসময়ে এমন পরিমাণ অর্থ বা তারল্য সংরক্ষণ করে যাতে মক্কেলদের উত্থাপিত চেয়ে ফেরত যাওয়ার সম্ভাবনা যেমন না থাকে, তেমনি অধিক তারল্য সংরক্ষণের ফলে ব্যাংকের ঋণদান সামর্থ্য হ্রাস না পায়। 2. সচ্ছলতা নীতি, প্রিন্সিপাল অব সলভেন্সি। আধুনিক প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে ব্যবসায় সম্প্রসারণ এবং সফলভাবে টিকে থাকার জন্য বাণিজ্যিক ব্যাংককে যথেষ্ট সচ্ছল হতে হয়। এই জন্য যথেষ্ট নিজস্ব মূলধন থাকা আবশ্যক। বাণিজ্যিক ব্যাংক যদি অসচ্ছল হয় এবং একবার এরূপ ধারণা জনগণের মাঝে গড়ে ওঠে, তবে সেই ব্যাংক কখনোই আস্থা অর্জন করতে পারে না। 3. নিরাপত্তার নীতি, প্রিন্সিপাল অব সেফটি। বাণিজ্যিক ব্যাংকের তহবিলের প্রধান উৎস হল আমানতকারীদের জমাকৃত অর্থ। এই আমানতকারীরা অর্থের নিরাপত্তা ও সেই সাথে ঝুঁকিমুক্ত আয়ের উদ্দেশ্যে ব্যাংকে টাকা জমা রাখে। তাই এ ব্যাংকে সবসময় আমানতকৃত অর্থ নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকা উচিত, আর এজন্য ঋণ মঞ্জুরের সময়ও তাকে সতর্ক হতে হয়। 4. মুনাফার নীতি, প্রিন্সিপাল অব প্রফিটেবিলিটি। বাণিজ্যিক ব্যাংক মুনাফা অর্জনের উদ্দেশ্যে গঠিত ও পরিচালিত হয়। তাই এ ব্যাংকের অন্যতম নীতি হল কাম্য তারল্য অবস্থা সংরক্ষণের পর অতিরিক্ত অর্থ সবচেয়ে লাভজনক ও নিরাপদ খাতে বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন করা। এর জন্য এই ব্যাংক অধিক হারে আমানত সংগ্রহের চেষ্টা চালায় ও স্বল্প মেয়াদে তা অন্যদেরকে ঋণ দিয়ে বা বিনিয়োগ করে মুনাফা বৃদ্ধির চেষ্টা করে। 5. সঞ্চয় সংগ্রহের নীতি, প্রিন্সিপাল অব কালেকশন অব সেভিংস। অধিক সঞ্চয় সংগ্রহ যে কোনো বাণিজ্যিক ব্যাংকের পক্ষে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যে ব্যাংক যত বেশি সঞ্চয় সংগ্রহে সক্ষম সেই ব্যাংক তত বেশি সাফল্য অর্জন করতে পারে। এই নীতির কারণেই বাণিজ্যিক ব্যাংকগুলো অধিক সঞ্চয় সংগ্রহের কাজে নিজেকে নিয়োজিত রাখে। এরূপ সাফল্যের উপরেই ব্যাংকের বা ব্যাংকের কোনো শাখার সাফল্য বিবেচনা করা হয়। 6. ঋণদান ও বিনিয়োগের নীতি, লোন অ্যান্ড ইনভেস্টমেন্ট পলিসি। বাণিজ্যিক ব্যাংকের আয়ের প্রধান উৎস হল ঋণদান ও বিনিয়োগের মাধ্যমে প্রাপ্ত আয়, তাই ব্যাংক এক্ষেত্রে বিশেষ নীতি অবলম্বন করে। এই নীতির আওতায় বাণিজ্যিক ব্যাংকের সবচেয়ে নিরাপদ ও লাভজনক খাতে যেমন ঋণদান ও বিনিয়োগের চেষ্টা করে, তেমনি এক ধরনের খাতে সম্পূর্ণ ঋণ অর্থ ঋণ না দিয়ে বা বিনিয়োগ না করে বিভিন্ন খাতে তা কাজে লাগায়। 7. মিতব্যয়িতার নীতি, প্রিন্সিপাল অফ ইকোনমি। কম ব্যয়ে অধিক কাজ সম্পাদন করতে পারার উপর যে কোনো প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে। এরূপ নীতিকে মিতব্যয়িতার নীতি বলে। অর্থের প্রাচুর্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে অমিতব্যয়ী করে তুলতে পারে, তাই ব্যাংক পরিচালকদের সবসময় মনে রাখতে হয় যে মিতব্যয়িতার মাধ্যমেই কেবলমাত্র অধিক মুনাফা অর্জন সম্ভব। 8. দক্ষ ব্যবস্থাপনা নীতি, প্রিন্সিপাল অফ ইফিসিয়েন্সি ইন ম্যানেজমেন্ট। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ ব্যবসায় জগতে দক্ষতার কোনো বিকল্প নেই, তাই বাণিজ্যিক ব্যাংককে দক্ষ ব্যবস্থাপনার নীতি অনুসরণ করতে হয়। এই নীতির আওতায় ব্যাংক এর সকল কর্মকর্তা ও কর্মচারীদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী বাহিনী হিসেবে গঠনের প্রয়াস চালায় এবং উন্নত পদ্ধতি ও কলা কৌশল ব্যবহারে উদ্বুদ্ধ করে। 9. ব্যবসা সেবা নীতি, প্রিন্সিপাল অব প্রোভাইডিং সার্ভিসেস। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম নীতি হল মক্কেলদের সর্বোত্তম সেবা প্রদান করে তাদের ব্যাংকের প্রতি আগ্রহী করে তোলা। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বাজারে এই নীতির কার্যকর বাস্তবায়নের উপর ব্যাংকের সাফল্য সম্পূর্ণভাবে নির্ভরশীল। কেননা মক্কেলদের ও জনগণের সেবার মাধ্যমেই বাজারে একটি ব্যাংকের সুনাম সৃষ্টি হয়, যা ব্যাংকের অন্যতম প্রধান পুঁজি। 10. আস্থা অর্জনের নীতি, প্রিন্সিপাল অব অ্যাকোয়ারিং কনফিডেন্স। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি নীতি হলো সততা ও সর্বোত্তম সেবা প্রদানের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা, কারণ জন আস্থার উপরেই বাণিজ্যিক ব্যাংকের সাফল্য নির্ভর করে। মক্কেলগঞ্জ যদি আর্থিক লেনদেনের বিষয়ে ব্যাংকের ওপর নির্দ্বিধায় নির্ভর করতে পারে, তবেই ব্যাংকে অর্থ জমা রাখতে ও লেনদেন করতে তারা উৎসাহিত হয়। 11. গোপনীয়তা নীতি, প্রিন্সিপাল অব সিক্রেসি। বাণিজ্যিক ব্যাংকের অন্যতম নীতি হলো মক্কেলের হিসাব ও জমাকৃত সম্পদের সর্বাধিক গোপনীয়তা বজায় রাখা, কারণ জনগণ তার জীবনের সঞ্চিত অমূল্য সম্পদ ব্যাংকের নিকট গচ্ছিত রেখে নিশ্চিন্ত থাকতে চায়। এর গোপনীয়তা প্রকাশ পেলে তাতে অহেতুক বিড়ম্বনা বাড়ে, এতে ব্যাংকের প্রতি জনগণের আস্থা বিনষ্ট হয়। 12. সময়ানুবর্তিতা নীতি, প্রিন্সিপাল বা পাংচুয়ালিটি। যত সময় ও যতটা সম্ভব স্বল্প সময়ের মধ্যে মক্কেলদের প্রয়োজনীয়তা সেবাদানের নীতি হলো বাণিজ্যিক ব্যাংকের সময়ানুবর্তিতা নীতি। বর্তমানকালের সময় অতি মূল্যবান, টাইম ইজ মানি, তাই ব্যাংক মক্কেলদের প্রশংসা অর্জনে যথাসম্ভব কম সময়ে কর্তব্য সমাধানের ওপর অত্যধিক গুরুত্ব আরোপ করে। 13. বিশেষায়নের নীতি, প্রিন্সিপাল অব স্পেশালাইজেশন। বর্তমান যুগ বিশেষায়নের যুগ, তাই এ যুগে বাণিজ্যিক ব্যাংকের সফলতা অর্জনে বিশেষায়নের নীতি অনুসরণ করতে হয়। এই নীতির মাধ্যমে ব্যাংকের সামগ্রিক কার্যাবলীকে ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়। প্রয়োজনে কোনো শাখাকে বিশেষ ব্যাংকিং কার্য সম্পাদনের দায়িত্ব অর্পণ করা হয়ে থাকে, ফলে প্রত্যেক শাখা ও ব্যক্তি বিশেষ জ্ঞান ও দক্ষতা অর্জনের সুযোগ পায়। 14. অবস্থানের নীতি, প্রিন্সিপাল অব লোকাল লোকেশন। বাণিজ্যিক ব্যাংকের সফলতার জন্য উপযুক্ত স্থানে ব্যাংকের শাখা স্থাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক এ নীতির আওতায় শিল্প ও ব্যবসায়িক কেন্দ্রের নিকট আর্থিকভাবে সচ্ছল এলাকায় শাখা স্থাপন অত্যধিক গুরুত্ব আরোপ করে। মক্কেলদের কাছাকাছি ব্যাংকের অবস্থান হলে এতে যাতায়াতের সুবিধার পাশাপাশি মক্কেলদের নিরাপত্তাও বৃদ্ধি পায়। 15. সুসম্পর্কের নীতি, প্রিন্সিপাল অব গুড রিলেশন। কর্মী ব্যবস্থাপনা এবং ব্যাংকার মক্কেলগণের মধ্যে সুসম্পর্ক যে কোনো ব্যাংকের জন্য অত্যন্ত অপরিহার্য বিষয়। একটি দক্ষ বাণিজ্যিক ব্যাংক তার সফলতার জন্য এই নীতিকে কার্যকরভাবে অনুসরণ করতে চেষ্টা করে। যোগ্য ও দক্ষ ব্যাংকের কর্মকর্তাগণ সেই কারণেই ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মী কর্মকর্তা মক্কেল পার্শ্ববর্তী ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের সাথে সম্পর্ক বজায় রাখার চেষ্টা চালায়। 16. প্রচারের নীতি, প্রিন্সিপাল অফ পাবলিসিটি। বর্তমান যুগ প্রচারের যুগ, তাই প্রতিযোগিতাপূর্ণ ব্যাংকিং জগতে কোনো বাণিজ্যিক ব্যাংকের সফলতা অর্জন করতে হলে প্রচার বিমুখ থাকলে চলে না। তাকে যেমনই মক্কেলদের অধিক সেবা দেওয়ার চেষ্টা করা উচিত, তেমনি ব্যাংক প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে জনগণকে জানানো আবশ্যক। এতেও ব্যাংক সম্পর্কে জনগণের সুধারণার সৃষ্টি হয়। 17 কেন্দ্রীয় ব্যাংকের সাথে সহযোগিতার নীতি, প্রিন্সিপাল অব কোঅপারেশন উইথ সেন্ট্রাল ব্যাংক, তালিকাভুক্তি ছাড়া কোনো বাণিজ্যিক ব্যাংক পরিচালনার কথা বর্তমান কালে ভাবাই যায় না, তাই তালিকাভুক্ত ব্যাংকে হিসাবে বাণিজ্যিক ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের সাথে সহযোগিতার নীতি অনুসরণ করতে হয়। এই জন্য এই ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে প্রদত্ত নিয়ম নীতি নিষ্ঠার সাথে অনুসরণের চেষ্টা করে এবং কেন্দ্রীয় ব্যাংকে গৃহীত নীতি ও নির্দেশ বাস্তবায়ন করে। এর ফলে ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে হতে সহযোগিতা পায়। 18 সুনামের নীতি, প্রিন্সিপাল অব গুডউইল। সুনাম যে কোনো প্রতিষ্ঠানের জন্য অন্যতম সম্পদ, ব্যাংক ব্যবসায়ের জন্য তা আরও অধিক গুরুত্বপূর্ণ। বাণিজ্যিক ব্যাংকে সর্বোচ্চ নিরাপত্তা, দক্ষ সেবা, আমানতের ওপর সর্বোচ্চ সুদ বা মুনাফা প্রদান, সুবিধাজনক শর্তে দ্রুত ঋণ সরবরাহ ইত্যাদির মাধ্যমে সুনাম অর্জনের চেষ্টা চালায়। এরূপ সুনাম ব্যাংকের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি করে। তারা পরিশেষে বলা যায়, বর্তমান জটিল ও প্রতিযোগিতাপূর্ণ বা পরিবেশে সফলতা অর্জনের জন্য বাণিজ্যিক ব্যাংকগুলোকে উপরোক্ত নীতিমালা অনুসরণ করতে হয়। যে ব্যাংক যত বেশি উপরোক্ত মূলনীতি সফলতার সাথে অনুসরণ করতে পারে, তার পক্ষে এই ব্যাংকে ব্যবসায় তত বেশি সফলতা অর্জন সম্ভব। বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী, ফাংশনস অব কমার্শিয়াল ব্যাংক। আমানত সংগ্রহ ও ঋণদান এই উভয়বিধ কাজ দিয়ে বাণিজ্য ব্যাংক তথা ব্যাংকিং ব্যবস্থা যে যাত্রা শুরু হলেও ব্যবসায় বাণিজ্যের উন্নয়নের সাথে এরও ব্যবসায়ে যেমনই বিশেষায়ন এসেছে, তেমনি এর কার্যকর প্রকৃতিতে নতুন নতুন মাত্রা যোগ হয়েছে। আধুনিক বিশ্বে ব্যবসায় বাণিজ্য তথা মক্কেলদের বিভিন্ন মৌখিক চাহিদা পূরণের লক্ষ্যে বাণিজ্য ব্যাংক যে সকল সকল কাজ সম্পাদন করে সেগুলো নিম্নের রেখাচিত্রের সাহায্যে তুলে ধরা হলো। বাণিজ্য ব্যাংকের কার্যাবলী এখানে রেখাচিত্রে প্রথমত এটাকে 3 ভাগ করছে, সাধারণ কার্যাবলী, একটা হলো প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, আরেকটা হলো সেবামূলক কার্যাবলী, এবং চতুর্থটা হলো অন্যান্য কার্যাবলী। সাধারণ কার্যাবলীর মধ্যে আছে 1 আমানত সংগ্রহ, 2 অর্থ উত্তোলনের সুযোগ প্রদান, 3 ঋণদান, 4 বিনিয়োগ, 5 বিনিময়ের মাধ্যম সৃষ্টি, 6 ঋণ আমানত সৃষ্টি, 7 বিল বাটাকরণ, 8 কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা দান, 9 বৈদেশিক বিনিময়ে সহায়তা। এবং প্রতিনিধিত্বমূলক কার্যাবলীর মধ্যে আছে 1 অর্থ আদায় ও পাওনা পরিশোধ, 2 শেয়ার সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, 3 ওসি হিসেবে কাজ, 4 অবলেখক হিসেবে কাজ, 5 কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিত্ব, 6 অর্থ ও সম্পদের নিরাপত্তা সংরক্ষণ, 7 গোপনীয়তা রক্ষা। এবং সেবামূলক কার্যাবলীর মধ্যে আছে 1 অর্থ স্থানান্তর, 2 নগদ অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাস, 3 তথ্য সরবরাহ, 4 পরামর্শ দান, 5 সচ্ছলতার সনদ প্রদান। এবং অন্যান্য কাজের বিবরণ নেই, প্রকারভেদ নেই। সাধারণ কার্যাবলী, জেনারেল ফাংশন, বাণিজ্যিক ব্যাংক যে সব সাধারণ কাজ সম্পাদন করে তা নিম্নে আলোচনা করা হলো। 1 আমানত সংগ্রহ, রিসিভিং ডিপোজিট। বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ হলো জনগণের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে বিভিন্ন হিসাবের মাধ্যমে আমানত হিসেবে সংগ্রহ করা। এরূপ আমানত দেশের মূলধন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঞ্চয় সংগ্রহের সুবিধার্থে এই ব্যাংক জনগণকে সঞ্চয় উদ্বুদ্ধ করার জন্য অনেক সময় প্রচার কার্যক্রম পরিচালনা করে। 2 অর্থ উত্তোলনের সুযোগ প্রদান, গিভিং ফ্যাসিলিটিজ অব মানি উইথড্রল। ব্যাংক বিভিন্ন হিসাবে যেমন মক্কেলদের অর্থ জমা রাখে, তেমনি জমাকৃত অর্থ চাহিদামত প্রদানে বাধ্য থাকে। চলতি হিসাবে মক্কেল কোনো কার্যদিবসে যতবার ইচ্ছা অর্থ উত্তোলন করতে পারে। সঞ্চয় হিসাবে নিয়ম মাফিক সপ্তাহে 2 বার অর্থ উত্তোলন করা যায়। মেয়াদি হিসাবে মেয়াদ শেষে ব্যাংক হাতে মক্কেল অর্থ উত্তোলন করে। 3 ঋণদান, গিভিং লোন। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমানতকৃত অর্থ স্বল্প মেয়াদে অন্যদেরকে ঋণ দেয়া। ঋণের ব্যবসায়ী হিসেবে এই ব্যাংক আমানতকৃত অর্থের উপর কম সুদ বা লাভ প্রদান করে এবং প্রদত্ত ঋণের উপর অধিক সুদ বা লাভ আদায় করে। এ দুয়ের পার্থক্যই হলো বাণিজ্যিক ব্যাংকের মুনাফা। ধার, নগদ ঋণ, জমাতিরিক্ত ঋণ, বিনিময় বিল, বাট্টা ইত্যাদি বিভিন্ন খাতে বাণিজ্যিক ব্যাংকে মক্কেলদের ঋণ দেয়। 4 বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। মুনাফা অর্জন বাণিজ্যিক ব্যাংকের মূল লক্ষ্য। তহবিল ব্যবহারে ঋণদান এরূপ ব্যাংকের প্রধান খাত গণ্য হলেও সামর্থ্য থাকলে এই ব্যাংকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে তার তহবিল লাভজনক বিভিন্ন ব্যবসায় বা শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারে। প্রয়োজন মনে করলে এই ব্যাংক বন্ড, সিকিউরিটি, শেয়ার ইত্যাদি ক্রয় করে ও অর্থ বিনিয়োগ করে, যা ব্যাংকের মুনাফার পরিমাণ বৃদ্ধি করে। 5. বিনিময়ের মাধ্যম সৃষ্টি, ক্রিয়েটিং মিডিয়াম অফ এক্সচেঞ্জ। বাণিজ্যিক ব্যাংক অর্থ প্রচলন করতে না পারলেও বিনিময়ের মাধ্যম হিসেবে বিভিন্ন প্রকার চেক, চেক আউট, ড্রাফট, পে অর্ডার, প্রত্যাবর্তন হুন্ডি, বিনিময় বিল ইত্যাদি প্রচলন করে। এর মধ্যে চেক এমন একটি হস্তান্তরযোগ্য দলিল যা অর্থ না হয়েও অর্থের মতো বিনিময়ের মাধ্যম হিসেবে অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হয়। 6. ঋণ আমানত সৃষ্টি, ক্রিয়েশন অফ লোন ডিপোজিট। ঋণকে আমানতে পরিণত করে অর্থের উপযোগিতা বৃদ্ধি করাও বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ। এজন্য বাণিজ্যিক ব্যাংক কৌশলে তার প্রদত্ত ঋণ বা অন্যের পাওনা কিছু সময়ের জন্য তার হাতে রেখে দেয়, যা ব্যাংকের তহবিলকে বৃদ্ধি করে ও ঋণ সামর্থ্য বাড়ায়। 7. বিল বাট্টাকরণ, ডিসকাউন্টিং বিল। বাণিজ্যিক ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো বিভিন্ন প্রকার বিনিময় বিল বাট্টাকরণ। এর মাধ্যমে ব্যবসায়ী শ্রেণী বিলের মেয়াদ পূর্তির পূর্বেই যেমনই প্রয়োজনীয় অর্থের যোগান পেতে পারে, অন্যদিকে প্রাপ্তি বা প্রাপ্ত বাট্টা ব্যাংকের লাভ হিসেবে গণ্য হয়। বিনিময় বিল বাট্টাকরণ বাণিজ্যিক ব্যাংকের আয়ের একটি অন্যতম উৎস। 8. কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা দান, হেল্পিং সেন্ট্রাল ব্যাংক। দেশের ঋণের পরিমাণ নিয়ন্ত্রণ তথা মুদ্রা মান স্থিতিশীল রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে। বাণিজ্যিক ব্যাংক এক্ষেত্রে তালিকাভুক্ত ব্যাংক হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের এ কার্যক্রমে সার্বিক সহায়তা দেয়। এছাড়াও বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশিত বিভিন্ন কাজ সম্পাদন করে তাকে সহায়তা করে। 9. বৈদেশিক বিনিময়ে সহায়তা, অ্যাসিস্ট্যান্স ইন ফরেন এক্সচেঞ্জ। বৈদেশিক বিনিময়ে অংশগ্রহণ বাণিজ্যিক ব্যাংকের একটি অন্যতম কাজ হিসেবে গণ্য। বৈদেশিক বাণিজ্য এ ব্যাংকে প্রত্যাপত্র ইস্যু করে মক্কেলের পক্ষে বিনিময় বিলের স্বীকৃতি দেয়, বিনিময় হার নির্ধারণপূর্বক লেনদেন নিষ্পত্তি করে। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি সাপেক্ষে এ ব্যাংক বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় কার্যেও অংশগ্রহণ করে। মক্কেলের পক্ষে বৈদেশিক মুদ্রা সংগ্রহ ও ট্রাভেলার্স চেক ইস্যুও এ ব্যাংকের কাজ হিসেবে গণ্য। প্রতিনিধিত্বমূলক কার্যাবলী, এজেন্সি সার্ভিসেস। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের প্রতিনিধি হিসেবে বিভিন্ন প্রকার কাজ সম্পাদন করে থাকে, নিম্নে এগুলো বর্ণনা করা হলো। 1. অর্থ আদায় ও পাওনা পরিশোধ, কালেক্টিং অ্যান্ড পেমেন্ট মানি। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের পক্ষে চেক, ড্রাফট ও বিভিন্ন ধরনের বিলের অর্থ আদায় করে মক্কেলের হিসাবে জমা করে। ঢাকা শহরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষে এ ব্যাংকে ছাত্র বেতন ও ফি সংগ্রহ করে। তাছাড়া এ ব্যাংক মক্কেলের পক্ষে বিভিন্ন প্রকার বিল, বিনিময় বিলের অর্থ, বায়ু ভাড়া ও অন্যান্য বিল পরিশোধ করে। 2. শেয়ার সিকিউরিটিজ ক্রয় বিক্রয়, পারচেজ অ্যান্ড সেল অফ শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ। এ ব্যাংক বিভিন্ন কোম্পানির শেয়ার, স্টক, ডিবেঞ্চার ইত্যাদি বিক্রয় করে, ফলে ব্যবসায়িক কার্যকলাপ সম্প্রসারিত হয়। বর্তমান কোম্পানি সমূহের প্রাথমিক শেয়ার ক্রয়ের প্রধান মাধ্যম হলো বাণিজ্যিক ব্যাংক। এছাড়া সরকারি বন্ড, সিকিউরিটিজ ইত্যাদি ক্রয় বিক্রয়েও এ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে সহায়তা করে। 3. ওসি হিসাবে কাজ, ফাংশন অ্যাজ এ ট্রাস্টি। বাণিজ্যিক ব্যাংকে মক্কেলদের ওসি হিসেবে তাদের সম্পত্তির রক্ষণাবেক্ষণ করে। তাছাড়া এ ব্যাংকের জিম্মাদার হিসেবে মৃত মক্কেলদের সম্পত্তি রক্ষণাবেক্ষণ ও তা ওয়ারিশগণের মধ্যে ভাগবাটোয়ারা করে দেয়। 4. অবলেখক হিসেবে কাজ, ওয়ার্ক অ্যাজ আন্ডার রাইটার। বাণিজ্যিক ব্যাংক নতুন কোম্পানির অবলেখক হিসেবে কোনো কোম্পানির শেয়ার ও ঋণপত্র বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে, এই জন্য প্রয়োজনে নিজেই এরূপ দলিল ক্রয় করে। এতে নতুন কোম্পানির শেয়ার বিক্রয়ের ঝামেলা হতে রেহাই পায়। 5. কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ অব সেন্ট্রাল ব্যাংক। এই ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধি হিসেবে বিভিন্ন প্রকার কার্য সম্পাদন করে। এই সকল কাজের মধ্যে নিকাশ ঘর হিসেবে দায়িত্ব পালন, সরকারের পক্ষে অর্থ গ্রহণ বা প্রদান, বিভিন্ন অর্থনৈতিক সভা সেমিনার এবং যোগদান, অর্থনৈতিক গবেষণা ইত্যাদি অন্যতম। 6. অর্থ ও সম্পদের নিরাপদ সংরক্ষণ, সেফ কাস্টাডি অব মানি অ্যান্ড ওয়েলথ। বাণিজ্যিক ব্যাংক মক্কেলদের নিকট থেকে সংগৃহীত আমানতের অর্থ যেমনই নিরাপদে সংরক্ষণ করে, তেমনি মক্কেলদের বিভিন্ন প্রকার মূল্যবান সম্পদ যেমন গহনাপত্র, মূল্যবান দলিলপত্র, বন্ড, শেয়ার, ঋণপত্র ইত্যাদি সংরক্ষণের ব্যবস্থা করে। এজন্য বর্তমানে বাণিজ্যিক ব্যাংক সমূহের লকার ভাড়া দেওয়ার ব্যবস্থা রয়েছে। 7. গোপনীয়তা রক্ষা, মেনটেনিং সিক্রেসি। প্রতিনিধি হিসেবে এ ব্যাংক মক্কেলদের অর্থের তথা হিসাবের গোপনীয়তা রক্ষা করে, এই জন্য ব্যাংক মক্কেল ছাড়া অন্য কাউকে হিসাবের ব্যালেন্স ও লেনদেন সম্পর্কে তথ্য দেয় না। আমানতকারীদের আস্থা অর্জনে এরূপ কাজ এ ধরনের ব্যাংকের একটি অপরিহার্য গুণ হিসেবে বিবেচিত হয়। গ. সেবামূলক কাজ, জেনারেল ইউটিলিটি সার্ভিসেস। বাণিজ্যিক ব্যাংক তার মক্কেলদের জন্য নিম্নোক্ত সেবামূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। এক অর্থ স্থানান্তর মানি ট্রান্সফার বিভিন্ন প্রয়োজনীয় মক্কেলদের এক স্থান থেকে অন্য স্থানে অর্থ স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। ব্যাংক ড্রাফট, পে অর্ডার, চেক, ভ্রমণকারী চেক ইত্যাদি দলিল ইস্যুর মাধ্যমে বাণিজ্য ব্যাংক এরূপ অর্থ স্থানান্তর কার্য সম্পাদন করে। দুই, নগদ অর্থ লেনদেনের ঝুঁকি হ্রাস, রিডিউসিং রিস্ক অব ক্যাশ ট্রান্সজেকশন। নগদ লেনদেন ঝুঁকিপূর্ণ, বাণিজ্যিক ব্যাংকের সুবাদে বর্তমানকালে নগদ অর্থ ব্যবহার না করে চেক, ক্রেডিট কার্ড, ড্রাফট, পে অর্ডার ইত্যাদি দলিল নগদ অর্থের মতো ব্যবহার করা যায়, ফলে অর্থনৈতিক লেনদেনে আর্থিক ঝুঁকির পরিমাণ হ্রাস পায়। চার, তথ্য সরবরাহ, সাপ্লাইং ইনফরমেশন। মক্কেলদের প্রয়োজনে বাণিজ্যিক ব্যাংকে বিভিন্ন প্রকার বা ব্যবসায়ীকে তথ্য পরিবেশন করে। এরূপ তথ্য ব্যবসায়ীদেরকে সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ সহায়তা দেয়। এছাড়া এই ব্যাংক প্রয়োজনে অন্য ব্যাংক বা সরকারকে কোনো মক্কেলের আর্থিক অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে। পাঁচ, পরামর্শ দান, অ্যাডভাইজিং। বাণিজ্যিক ব্যাংকে মক্কেলদের ব্যবসায়িক সংক্রান্ত বিষয়ে, আয়কর বিষয়ে, বিনিয়োগ বিষয়ে এমনকি দেশের অর্থনীতি বিভিন্ন বিষয়ে মূল্যবান পরামর্শ প্রদান করে। এরূপ পরামর্শ অনেক ক্ষেত্রেই মক্কেলদের বিশেষ উপকারে আসে। ছয়, সচ্ছলতা সনদ প্রদান, ইস্যু অব সলভেন্সি সার্টিফিকেট। বর্তমানকালে বিভিন্ন প্রয়োজনে ব্যবসায়ীদের এমনকি বিদেশে গমনরত ব্যক্তি ও ছাত্র ছাত্রীদের ব্যাংকে হতে আর্থিক সচ্ছলতার সনদ সংগ্রহ করতে হয়। বাণিজ্যিক ব্যাংকে সনদপত্র গ্রহণেচ্ছুক ব্যক্তি বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিবেচনায় এনে সচ্ছলতার সনদ প্রদান করে। সাত, অন্যান্য সেবামূলক কার্যাবলী, আদার সার্ভিসেস। বর্তমানকালে বাণিজ্যিক ব্যাংকে মক্কেলদের আস্থা ও সুনাম অর্জনে এবং প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার স্বার্থে অন্যান্য বিভিন্ন সেবামূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। এর মধ্যে নিম্নোক্ত কার্যাবলী উল্লেখ করা হলো। এক, ভ্রমণের সাহায্য। টু, সালিস হিসেবে কাজ করা। থ্রি, তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করা ইত্যাদি। ঘ, অন্যান্য কাজ, আদার ফাংশনস। অর্থ বাজারের মধ্যমণি হিসেবে বাণিজ্যিক ব্যাংক উপরোক্ত কার্যাদি ছাড়াও আরও নিম্নোক্ত কাজ সম্পাদন করে। এক, নিজস্ব প্রতিষ্ঠান পরিচালনার স্বার্থে ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পাদন করে। দুই, অধস্তন শাখাসমূহ তত্ত্বাবধান ও তাদের কার্যাবলী মনিটরিং করে। তিন, কর্মীদের প্রশিক্ষণ দানের ব্যবস্থা করে ও এজন্য সম্ভব হলে নিজস্ব প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিচালনা করে। চার, ব্যাংক ব্যবসায়ের উন্নয়নে গবেষণা কার্যক্রম পরিচালনা করে। ও পাঁচ, বিভিন্ন সময়ে সাময়িকী ও রিপোর্ট প্রকাশ করে ইত্যাদি। সবশেষে বাণিজ্যিক ব্যাংকের উপরোক্ত কার্যাবলী সম্পাদনের মাধ্যমে একদিকে যেমন মুনাফা অর্জনের চেষ্টা চালায়, অন্যদিকে মক্কেলদের সেই সাথে দেশের প্রতি দায়িত্ব পালনের প্রয়াস পায়। সারা বিশ্ব জুড়ে অদ্যাবধি সাধারণ মানুষ ব্যাংক বলতে এরূপ ব্যাংককে বুঝে থাকে। যে কারণে তীব্র প্রতিযোগিতাপূর্ণ ব্যাংকিং ব্যবসায়ের জগতে বাণিজ্যিক ব্যাংকের গুরুত্ব ভবিষ্যতে যেমনই বাড়বে, তেমনি এর কার্যকরিতাও নতুন নতুন কাজ যোগ হবে তা নির্দ্বিধায় বলা যায়। ১০৫ পৃষ্ঠা পর্যন্ত সমাপ্ত।